আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি, দেখিবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি। আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি, দেখিবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি। আমি তো বিরলিদের উলঙ্গ শমশিরের ধ্বনি, দাঁড়িয়ে কাঠগড়াতে উচ্চ গলে বীর মাদানি। আমি তো বিরলিদের উলঙ্গ শমশিরের ধ্বনি, দাঁড়িয়ে কাঠগড়াতে উচ্চ গলে বীর মাদানি। রন্ধ্রে রন্ধ্রে বাজে সংগ্রামের তুর্য ধ্বনি, আমার এক বিধাতার সুর শুনি। চির উচ্ছল চির চঞ্চল চির উদ্যম চির উত্তাল, আমি তো জঙ্গে বদর তুলতে শিখর ওই গোলামীর, কাপাতে তখন ওদের সেই সমরে বক্ষপাতি, সমরে বক্ষপাতি, সমরে বক্ষপাতি, সমরে বক্ষপাতি। আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি, দেখিবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি। আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি, দেখিবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি। আমি তো মুক্ত স্বাধীন নই পরাধীন জড়তাহীন, কাফনের কাপড় মাথায় রক্ত ঝরাই জালিম শাহীর। আমি তো মুক্ত স্বাধীন নই পরাধীন জড়তাহীন, কাফনের কাপড় মাথায় রক্ত ঝরাই জালিম শাহীর। কারারই রুদ্র দুয়ার শিকল ভাঙার বিপ্লবী গান, ওমরের হুঙ্কারেতে বিশ্বকে পেয়ে উড়ুক নিশান। নয় কোন্দল দে হিন্দল দে হুশিয়ার গণহুঙ্কার, আমি তো সেই সালাদিন আলোর পিদিম বিশ্বঘাতী। কোথায় সাবল হান্নে সবল ওই জালিমের বক্ষভেদি, জালিমের বক্ষভেদি, জালিমের বক্ষভেদি, জালিমের বক্ষভেদি। আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি, দেখবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি। আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি, দেখবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি। রক্তের ঢেউ খেলে যায় কত যে হায়লাল দরিয়ায়, ইমানের ঝান্ডা আজি ধরছে বাজি হিরো সীমায়। রক্তের ঢেউ খেলে যায় কত যে হায়লাল দরিয়ায়, ইমানের ঝান্ডা আজি ধরছে বাজি হিরো সীমায়। হোসেনের কারবালাতে খুন ঝরাতে শত গাজী, কাশ্মীর আফগানে আর বিশ্ব রণে রণ সাজি। আমি ঝঞ্ঝা আমি হুঙ্কার আমি উন্মাদ চির উত্থান, আমি তো ধুন্ধুবি ডাক হায়দারি হাক দর্পহারি। ঝাটিকার নিত্য তালে সুর তোলে ওই বিশ্বপতি, মহান বিশ্বপতি, মহান বিশ্বপতি, মহান বিশ্বপতি। আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি, দেখিবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি। আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি, দেখিবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি। আমি সেই মুক্ত মানব মুক্ত স্বাধীন দিল আজাদি, দেখবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি। দেখবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি, দেখবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস যদি, দেখবি অগ্নিপুরুষ বীর বাহাদুর খেপাস।